যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিলেট এলাকার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে মসজিদ আত তাকওয়ায় একত্রিত হয়ে এখানে বসার পরে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার দ্বীন সম্পর্কে কিছু বিষয় জানার, বুঝার এবং একজন আরেকজনকে ইমানে মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে একত্রিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া পান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা ইতিপূর্বে আমাদের আলোচনা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে বিভিন্ন সময় দেখেছেন। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পেরেছি, এজন্য আমি নিজেও আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে মহব্বত করুন এবং আমাদের সবাইকে জান্নাতে আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা আজকের আলোচনার বিষয়বস্তু ইতিপূর্বে জেনেছেন। আলোচনার বিষয়বস্তু ছিল ফিকহি বিষয়ে ইখতিলাফের কারণ এবং এই ইখতিলাফের মধ্যে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি, এই বিষয়টি সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনা করব সংক্ষেপে, এই আলোচনাটা হবে সম্পূর্ণ একাডেমিক আলোচনা, একটি বিষয়ভিত্তিক আলোচনা, এবং এই বিষয়টি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এখন মুসলিমেরা সবাই বলে যে এত ইখতিলাফ, এত ইখতিলাফ, এত ইখতিলাফ, আমরা যাব কই, আমরা কার কথা শুনব, এই হুজুর একরকম বলে, এই হুজুর একরকম বলে, এই শায়খে একরকম বলে, এই মসজিদে একরকম বলে, ওই মসজিদে একরকম বলে, তা আমরা যাব কই, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, লেখাপড়াও বেশি জানি না, দিন সম্পর্কে জ্ঞানও নাই, তা আমরা যাব কোথায়? এই প্রশ্নটা বারবার আসে আমাদের কাছে। তা অবশ্যই এই প্রশ্নের উত্তর তো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। ওই বিষয়টা জানা না থাকার কারণে আমরা অনেক সময় এই দুশ্চিন্তায় পড়ে যাই যে এই ইখতিলাফের যুগে আমরা যাব কোথায়। আমরা অনেকে মনে করি ইখতিলাফের যুগ মনে হয় 1400 বছর পরে শুরু হয়েছে, ইদানিং মনে হয় এই ইখতিলাফটা বেড়ে গেছে। আসলে এখন যে ইখতিলাফ, এটা অনেক কম ইখতিলাফ, এর থেকে আরো বড় বড় ইখতিলাফের যুগ ইতিপূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে। সেই যুগেও তো মুসলিমেরা ইখতিলাফের যুগে আমল করেছেন, তারা ইখতিলাফের যুগে দিন পালন করেছেন, দিনের উপরে টিকেছিলেন, তারা তো দিন ছেড়ে ইখতিলাফের কারণে কার কথা শুনব, কোথায় যাব, কি করব, এই হতাশায় তারা ভোগেন নাই। এই জন্য আমাদেরকে এই বিষয়টি যদি আমাদের সামনে ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে যে ইখতিলাফগুলো ইসলামে কেন হয় এবং এই ইখতিলাফ হইলে আমার করণীয় কি, যদি এই ধারণাটা পরিষ্কার থাকে, তাহলে যত ইখতিলাফই হোক তাহলে আমার আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইখতিলাফটা দুই ধরনের হয়। এক ধরনের ইখতিলাফ হয় আকীদার মধ্যে, আর এক ধরনের ইখতিলাফ হয় ফিকহের মধ্যে। যে জান্নাতে যেতে হলে কয়টি জিনিস লাগে বলেন তো দেখি, আমি আপনি সবাই জান্নাতে যেতে চাই তো নাকি, চান না কে কে দেখি, জান্নাতে যেতে চান না এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ এখানে একজনও নাই, আমরা সবাই জান্নাতেই যেতে চাই। তাহলে জান্নাতে যেতে চাই সবাই, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে হলে কয়টি জিনিস লাগবে? জি পাঁচটি। আচ্ছা আর কেউ? আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কথা বলছেন, فبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات আল্লাহ পাক জানাই দিচ্ছেন জান্নাতে যেতে হলে কয়টি জিনিস লাগবে। তাহলে দুইটা আয়াত তেলাওয়াত করলাম, এখানে কয়টা জিনিসের কথা আল্লাহ পাক বলছেন? অনেকেই বুঝে নাই, আয়াত শুনে বুঝেন নাই, দুইটি জিনিসের কথা বলছেন আল্লাহ পাক। জান্নাতে যেতে হলে দুইটি জিনিস লাগবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, যাদের ঈমান আছে আর আমলে সালে আছে, ঈমান আর আমলে সালে, আন্নালাহুম জান্নাত, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ, তাহলে ঈমানটা যদি ঠিক থাকে, আমলটা যদি সালে হয়, তাহলে তার জন্য সুসংবাদ হলো কিসের? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। কোন সূরাটি? সূরা আল বাইয়্যিনাহ। সূরা আল বাইয়্যিনাহর মধ্যে আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আর আমল সালে করেছে, তাদেরকে উলাইকা হুম খায়রুল বারিয়্যা, এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য জাযা রয়েছে জান্নাত। এইরকম কোরআনে কারিমে শত শত আয়াত। আল্লাহ পাক ঈমান এবং আমলে সালের মোকাবেলায় এই দুইটার মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দিবেন এই ওয়াদা করেছে। তাহলে এই ঈমান যে জিনিসটা, ঈমানটারই আরেকটা নাম হলো আকীদা। ঈমান যেটি, এটারই আরেকটা নাম হলো আকীদা। আর আমলে সালেহ যে জিনিসটা, এটারই আরেকটা নাম হলো ফিক। আমলে সালে যেটি, এটারই আরেকটা নাম ফিক। অর্থাৎ আকিদার কাজ হলো ইমান বিশুদ্ধ করা, আর ফিকের কাজ হলো আমল বিশুদ্ধ করা, আমলটাকে আমলে সালে করা। সালে মানে কি? যে সালে মানে যেটা ফলে, বাজারে যেটা ফলে, এটাই, এটা অর্থ ঠিক আছে। মানে টাকা যেটা বাজারে চলে এটার নাম ফলে, আর যেটা বাজারে চলে না, জাল টাকার নোট, এটা হলো গাইরে ফলে। বুঝতে পারছ? আমল যেটা কবুল যোগ্য, আল্লাহ পাক যে আমল কবুল করেন, এটা হলো আমলে ফলে। আর যে আমল কবুল যোগ্য না, এমনি আমল, এটার নাম আমলে গাইরে ফলে। এটা চলে না আল্লাহর কাছে, এটা চলে না ওই আমলটা, ওইটা গায়ে চলে। আর যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে, আল্লাহ পাক যে আমলগুলো কবুল করেন, এই আমলগুলোর নাম হলো আমলে সালে। তাহলে ঈমানটা হতে হবে শিরক মুক্ত, তাওহীদি ঈমান। জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানটা লাগবে, এটা হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান। আর আমল যেটা লাগবে, এটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। আমলটা হতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল, ওইটাই আমলের ফলে। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের দাওয়াত, আমাদের কার্যক্রম, এটা হলো তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমাদের দাওয়াত কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো সংগঠনের বিরুদ্ধে না, কোনো ফির সাহেবের বিরুদ্ধে না, কোনো মাযহাবের বিরুদ্ধে না। আমাদের দাওয়াত হলো দুটো জিনিসের বিরুদ্ধে, একটা জিনিস হলো শিরক, আরেকটা জিনিস হলো বেদাত। তাই দুটার সাথে আমাদের এত শত্রুতা কেন? শত্রুতা হলো আমরা যে দুটো জিনিস নিয়ে জান্নাতে যেতে চাই, এই দুটো জিনিসকে, এই দুটো জিনিস ধ্বংস করে দেয়। আমরা জান্নাতে যেতে চাই ঈমান নিয়ে, ঈমানটাকে ধ্বংস করে দেয় কিসে? শিরক। এই জন্য আমরা শিরক থেকে 144 দ্বারা জারি করে সবসময় আমরা 200 গজ দূরে থাকি। কারণ এই শেরেক যদি আমার ইমানকে ধরে যায় আমি জান্নাতে যেতে পারবো না। আর বেদাতের থেকে দূরে থাকি এই জন্য, বেদাতের বিরুদ্ধে আমাদের দাওয়াতের জন্য, যে বেদাত আমাদের আমলটাকে, আমলের ফলেটাকে নষ্ট করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আমাদের আমলের ফলে দরকার, ওই আমলের ফলেটাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটার নাম বেদাত। এই জন্য আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আর পক্ষে কিসের? আমাদের ইমানটাকে বিশুদ্ধ করে যে জিনিস তার নাম তাওহীদ। ইমানটাকে বিশুদ্ধ করে, পরিশুদ্ধ রাখে, যেই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে ওই ইমানটা হলো তাওহীদি ইমান। এই জন্য আমরা তাওহীদের পক্ষে। যেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেই আমলটা হলো আমলের সালে, এবং সেই আমলটা সুন্নতের মুয়াফেক, সুন্নত অনুযায়ী হতে হবে। এজন্য আমরা সুন্নতের পক্ষে। এই স্লোগানটা সবসময় খেয়াল রাখবেন যে আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। সুতরাং আমাদের সাথে কোন ওলামায়ে কেরামের কোন বিরোধ নাই, আমাদের সাথে কোন পীর বুজুর্গের কোন বিরোধ নাই, কোন পীর সাহেবের বাংলাদেশের আমাদের সাথে কোন বিরোধ নাই, কোন মাঝহাবের আমাদের সাথে কোন বিরোধ নাই। কেউ কেউ মনে করেন, মনে হয় আমরা মাঝহাব ধ্বংস করার জন্য দাওয়াতে কাজ শুরু করছি। মাঝহাব ধ্বংস করা বা মাঝহাবের বিরুদ্ধে কিছু করা, এটা আমাদের কাজ নয়, এটা আমাদের লক্ষ্য নয়। মাঝহাব আমাদের জন্য একটা বড় সম্পদ, এটা আমরা ধ্বংস করবো কেন? এটা ধ্বংস করা মানে নিজের কপালে নিজে, নিজের পায়ে নিজে কুড়াল মারা। মাঝহাব মানে এজতেহাদ, গবেষণা, রিসার্চ। পূর্ববর্তী ওলামায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে 1400 বছর যুগে যুগে ওলামায়ে কেরাম তাদের জীবনটাই বিসর্জন দিয়েছেন, কোরবানি করেছেন ইজতেহাদের জন্য। তারা কষ্ট করে পুরা জিন্দগি আমাদের জন্য গবেষণা করে, তাদের গবেষণা লব্ধরে জালগুলো রেখে গেছেন। আজকে 1400 বছর পরে তারা যদি এই গবেষণা রেখে না যেতেন, তা আমরা এত সহজে দিনের উপরে চলতে পারতাম না। কারণ তাদের মতো গবেষণা করার মানুষ এখন পৃথিবীতে আর নাই। তো তারা এত কষ্ট করে, এত শ্রম দিয়ে আমাদের জন্য দিন আমল রেখে গেছেন, আমলের ফলকে সহজ করে, রিসার্চ করে, ইজতেহাদ করে রেখে গেছেন, আর আমরা এগুলো ধ্বংস করব? বরং এগুলাকে রক্ষণাবেক্ষণ করা, এইগুলাকে সযত্নে রাখা, এটাই আমাদের কাজ। আমরা মাঝহাব রক্ষা করার জন্য আন্দোলনে নামছি, আমরা মাঝহাব ধ্বংস করার জন্য আন্দোলনে নামি। আমাদের কাজ হলো, চারটা মাঝহাব বর্তমানে পৃথিবীতে আছে, এই চারটা মাঝহাবকে আমরা টিকায় রাখব। কি বলেন? নাকি আপনারা মাঝহাবের বিরোধী? আপনারা কি লা মাঝহাবি না মাঝহাবি? মাঝহাবি। একজন এক মাঝহাব পালন করে, আপনি চার মাঝহাব পালন করেন, তার থেকে চার গুণ বেশি মাঝহাবি। একজন যদি একটা পালন করি এক মাঝহাবি, আমরা চারটা পালন করে তার থেকে চার গুণ বেশি মাঝহাবি। আর লা মাঝহাবি কারা? আমার আলোচনা শুনছেন, লা মাঝহাবির উপরে শুনছেন না? যারা নামাজে পড়ে না, যিনি নামাজ পড়েন, যারাই নামাজ পড়েন, তাদের নামাজগুলো এক মাঝহাব না এক মাঝহাবের সাথে মিল আছে। হাত যেখানেই বান্ধেন যে কোনো এক মাঝহাবে আছে, আমিন সশব্দে বলেন নিঃশব্দে বলেন মাঝহাবে আছে, রাফলিয়ে দেন করেন না করেন মাঝহাবে আছে, জালসায় ইস্তেরাহা করেন আর না করেন আছে, ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়েন আর না পড়েন সবে আছে। এক মাঝহাবে না এক মাঝহাবে আছে, চার মাঝহাবে যে কোনো এক মাঝহাবে আছে। কিন্তু যিনি পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন না, ওনারটা তো কোনো মাঝহাবে নেই। সব মাঝহাবে বলছে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। হানাফি মাঝহাবেও নাই যে নামাজ না পড়ি কেউ জান্নাতে যাবে, এটা আছে। তাহলে যিনি নামাজে পড়েন না উনি হানাফি মাঝহাবেও নাই, উনি হলেন লা মাঝহাবি, ওনার কোনো মাঝহাবে নাই। আর যারা নামাজ পড়েন তারা সবাই মাঝহাবি। এই জন্য আমরা মাঝহাব বিরোধী না, মাঝহাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন না। এই জন্য আপনারা দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার করবেন। অনেকে মনে করে মনে হয় আমরা মাঝহাব বিরোধী, মনে হয় মাঝহাব ধ্বংস করা, মাঝহাব বাদ দেওয়া, মানুষকে মাঝহাব মুক্ত করা, এটা মনে হয় আমাদের উদ্দেশ্য। আবার কেউ কেউ মনে করে যে আমরা মনে হয় মাজহাব বাদ দিয়ে শুধু বাংলা বুখারি পড়ি পড়ি আমল করি, এরকমও কেউ কেউ মনে করে। তখন তো আমরাও সাধারণ মানুষ এটা চিন্তা করবে যে হায় রে, একজন আলম সারা জীবন বুখারি শরীফ পড়ি বুঝে না, আর এই লোক দুই দিন বুখারি শরীফ পড়ি আমল করা শুরু করে দিছে। এটা হলো জাহালতি, মানে আমাদের ধারণা করে করে কথা বলি আমরা, যে মনে করি যে একটা লোকের হাতে বুখারি দেখছি, মনে করছি যে এই লোক মনে বুখারি পড়ে পড়ে আমল করে। আসলে এই লোক জীবনেও কোনোদিন বুখারি পড়ে আমল করতে পারে না। এই লোক অবশ্যই কোনো না কোনো আলেমের ইস্তেহাদের এত্তেবা করে, হয় সে ওলামায়ে মদিনার এত্তেবা করে, অথবা সে ওলামায়ে দেওবন্দের এত্তেবা করে, অথবা ওলামায়ে পাকিস্তানের এত্তেবা করে, যে কোনো এক জায়গার না এক জায়গায় সে এত্তেবা করে, সে নিজে নিজে মাসালা বের করে না। ওই জায়গাটা বের করলে আমরা বুঝতে পারবো সে আসলে কোন জায়গার এত্তেবা করে। বাংলাদেশে এমন কোন মুসলমান নাই যে নিজে নিজে বুখারি পড়ে মুসলিম পড়ে বা বই পড়ে পড়ে আমল করে, এরকম মুসলিম বাংলাদেশে কেউ নেই। সবাই কোন না কোন এক জায়গার এত্তেবা করে। আমরা কোন জায়গার এত্তেবা করি? ওলামায়ে মদিনার, মাযহাব আহলিল মদিনা, আহলে মদিনার মাযহাবের অনুসরণ করি আমরা, আহলে মদিনার ওলামায়ে মদিনার এত্তেবা করি। ওলামায়ে মদিনা রিসার্চ করে ইস্তিহাদ করে আমাদেরকে যেটা সবচেয়ে হক যে ফয়সালাটা দেন আমরা সেই অনুযায়ী আমল করি। এজন্য আমি সব সময় বলি যে আমাদের যদি বাহাত করার দরকার হয়, মোনাজারা করার দরকার হয়, তাহলে কোথায় গিয়ে করতে হবে? মদিনা যান। মদিনা আমাদের ওলামায়ে কেরাম আছেন, মসজিদে নববীতে সারাদিনে পাবেন, ফজরেও পাবেন, জোহরেও পাবেন, আসরেও পাবেন, মাগরিবেও পাবেন, এশাও পাবেন। প্রত্যেক ফিলারের গোড়ায় গোড়ায় আমাদের ওলামায়ে কেরামেরা দার্স দিচ্ছেন, কেউ বুখারি পড়াইতেছেন, কেউ মুসলিম পড়াইতেছেন, কেউ তিরমিজি পড়াইতেছেন, কেউ তাফসির পড়াইতেছেন, কেউ আকিদা পড়াইতেছেন। ওখানে আপনারা বাংলাদেশ থেকে গিয়ে সবাই দল বেঁধে সেখানে বাহাত করেন, আর আমাদেরকে একটু তারিখটা জানাই দিয়েন যে অমুক তারিখে আমরা যাইতেছি, আমরা একটু দর্শক হিসাবে যাব, আমরা একটু পাশে বসে দেখবো আপনাদের বাহাতটা যা কিভাবে বাহাত হচ্ছে। আর আমাদের ওলামায়ে মদিনা যদি বলে দে যে আসলে আমরা এতদিন বুঝতে পারি নাই, বাংলাদেশের মুফতি সাহেবেরা এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের একটা ভুল হয়েছে, বাস সেদিন থেকে আমরাও আমল বন্ধ করে দিব, যেহেতু আমাদের ওলামায়ে মদিনা বুঝতে পারেন নাই এটা ভুল হয়ে গেছে, তো এটা তো আমরা ধরে রাখার জন্য আমাদের মধ্যে গোড়ামি নেই। তো কষ্ট করে একটু বাংলাদেশের আনাচে কানাচে বাহাস বাহাস করে চিৎকার না দিয়ে আমরা যদি একটু মদিনা চলে যাই তাহলে সমাধান কিন্তু হয়ে যায়। বাংলাদেশে বসে এটার কোনোদিনও সমাধান হবে না। কারণ হলো কি? কারণ হলো আমরা দুইজনে মিলে মোনাজারা করলাম, বাহাস করলাম, আমি আমার দলিল প্রমাণ বললাম, আরেকজন আরেকজনের দলিল প্রমাণ বললেন, সেটা সমাধান দিবে কে? আমি তো মনে করতেছি আমারটাই সঠিক, আমারটাই দলিল মজবুত, আর উনি মনে করতেছেন ওনারটাই দলিল মজবুত, ওনারটাই শক্ত, তো দুইজনে দুইজনের দলিল বললাম, এখন কোনটা সঠিক, এই সমাধানটা দিবে কে? সমাধান দেওয়ার মতো আলেম বাংলাদেশে নাই, ওই রকম নিরপেক্ষ কোরআন সুন্নার বিশেষজ্ঞ আলেম বাংলাদেশে নাই। তো সুতরাং এখানে এটা সমাধান হবে না। এটা সমাধান করতে হলে ওলামায়ে মদিনার সাথে ওলামায়ে দেওবন্দের বসতে হবে। কারণ আমাদের দেশে দুই ধরনের মুকাল্লিদ, কেউ কেউ অনুসরণ করেন ওলামায়ে দেওবন্দকে, কেউ কেউ অনুসরণ করেন ওলামায়ে মদিনাকে। তাহলে তারা দুই পক্ষ যদি বসে সমাধান করে দেন, ওলামায়ে দেওবন্দ যদি বলেন যে এটা ঠিক, আমাদের দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা বলবে যে এটাই ঠিক, ওলামায়ে মদিনা যদি বলে যে এটা ঠিক, আমাদের দেশের হাজার হাজার ওলামায়ে কেরাম বলবেন যে এটাই ঠিক। তাহলে ওনারা দুজনে মিলে দুই পক্ষ মিলে যতদিন সমাধান হবে না ততদিন এই বিষয়ে সমাধান, সুতরাং সমাধান না হইলে কি করবেন? এজন্য আমরা বলি যে প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে চেষ্টা করেন। আরেকজন কি করলো এদিকে চিন্তা করার দরকার নেই, আমি আমারটা করি আপনি আপনারটা করেন, কেউ কারোটা বাধা দিয়েন না, আমি আমারটা আমল করতে থাকি আপনি আপনারটা করেন, আপনি আপনারটা হক মনে করছেন আপনি আপনারটা আমল করেন, আমি আমার এটা হক মনে করছি আমি আমারটা আমল করতেছি, বাস। তাহলে আর নিজেদের মধ্যে ঝগড়াও হয় না, মারামারিও হয় না, ফেতনা ফাসাদও হয় না, প্রত্যেককে প্রত্যেকের আমল করতে দেয়। আর আমরা সবসময় বলতেছি চার মাজাব হক, তাহলে তো সে চার মাজাবে যে কোনো এক মাজাবে আছে। আমি যদি হানাফি মাজাব অনুযায়ী নামাজ পড়ার অধিকার থাকে, আরেকজন শাফি মাজাব অনুযায়ী নামাজ পড়ার অধিকার আছে না? তা আমি শাফি মাজাব অনুযায়ী নামাজ পড়লে তাকে মসজিদ থেকে বের করে দিব, এই অধিকার তো আমার নাই। আমি যেমন হানাফি মাজাব মেনে চলি, আরেকজন শাফি মাজাবের অনুযায়ী নামাজ পড়তে পারে, কারণ আমার মতে চারটেই হক, আবার চার মাজাব চার ফরজ, এক ফরজ আদায় করলাম তিনটা ফরজ বাদ দিয়ে দিলাম, কত বড় গুনাহগার। একটা ফরজ বাদ দিলেই তো জাহান্নামে, সেখানে তিনটা ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, কত বড় গুনাহের কাজ করতেছেন চিন্তা করে দেখছেন। তাহলে চারটা মাজাব যদি ফরজ হয় তো চারটেই মানতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা ভূমিকা এই কথাটা বলে আমরা মূল আলোচনায় আসি। আমরা বলছি এখতালাফটা কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হলো এখতালাফিল আকায়েদ আর একটা হলো এখতালাফিল মাসাইল ফিকহিয়া। ফিকহি মাসালায় এখতালাফ আর আকিদার এখতালাফ। আকিদায় কিন্তু এখতালাফ হওয়ার কোনো সুযোগ নেই, আকিদার ক্ষেত্রে এখতালাফ করার কোনো সুযোগ নাই, কারণ আকিদা তো পৃথিবীতে বিশুদ্ধ একটাই। ফিকহি মাসালায় এখতালাফ করার সুযোগ আছে, কারণ ফিকহি মাসালা পৃথিবীতে একটা না, রাস্তা একটা না, মানে হক একটা না, কয়েকটা হতে পারে। কিন্তু আকায়েদের মাসালায় হক পৃথিবীতে একটাই, দুইটা নাই। এই জন্য আকিদার মাসালায় একতালাপ করার কোন সুযোগ নাই, কিন্তু ফিকহি মাসালায় একতালাপ করার সুযোগ আছে। প্রথমে এই মূলনীতি মনে রাখতে হবে, কারণ আকিদার ক্ষেত্রে একতালাপের সুযোগ নাই। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন জামিয়া তিরমিজির হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, লাইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, মানে ইসরাইল যত ভাগে বিভক্ত হয়েছিল, যতগুলা কর্মকাণ্ড করেছিল, আমার উম্মতের উপরেও সে একই রকম অবস্থা আসবে। মাসালান বিমাসালিন, একেবারে সমান সমান, বনি ইসরাইল যেভাবে যা করেছে আমার উম্মতও ঠিক একইভাবে তাই তাই করবে। হাজওয়ান নাল বিন্নাল, জুতার ফিতা যেমন একটার মতো আরেকটা থাকে, দুই পায়ের দুইটা ফিতা, দোনোটা একই রকম থাকে, দুই রকম ফিতা দিয়ে মানুষ দুই পায়ে হাঁটে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজওয়ান নাল বিন্নাল, এক জুতার ফিতা যেমন আরেক জুতার ফিতার মতোই থাকে, ঠিক আমার উম্মত আর বনি ইসরাইল এইরকম ভাবে আসবে। এই সময় আমার উম্মত এক গুণ বনি ইসরাইল থেকে আরো বেড়ে যাবে। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফেরকা, আমার উম্মতের বিভক্তি হবে 73 ফেরকা। এখানে 73 মানে গড়ায় বেড়া 73 না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝাতে চাচ্ছেন যে বনি ইসরাইল থেকেও আমার উম্মতের ফেরকা আরো বেড়ে যাবে। এবং এই ফেরকা তো আকিদার ফেরকা, এটা আমলের ফেরকা না, ফেকি ফেরকা না, এটা হলো আকিদার ফেরকা। অনেকে এখন আবার ওই ওই হাদিস দিয়ে দলিল দেয় যে যারা এরকম আমল ব্যতিক্রম করে এগুলো এক একটা ফেরকা, এগুলো আমলই ফেরকা না, এগুলো হলো আকিদার ফেরকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে শুধুমাত্র একটা ফেরকা ছাড়া। সেই ফেরকাটা কোনটা? নবী সাল্লাম নাম বলেন না, যদি নাম বলে দিতেন তাহলে আমরা সবাই এখন সেই নাম দিয়ে বসে থাকতাম। নবী সাল্লাম কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি এটাই হলো সেই নাজাত প্রাপ্ত দলের আকীদা। তাহলে নবী সাল্লাম এবং নবী সাল্লামের সাহাবীরা যেই আকীদা পোষণ করেছেন ওইটাই হলো একমাত্র আকীদা। তাহলে এই আকিদার ক্ষেত্রে দ্বিমত করার, এখতালাফ করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও আকিদার এখতালাফ কি হয়েছে কি হয় নাই? সুযোগ নাই, কিন্তু তারপরেও হয়েছে। বরং নবী সাল্লামের এন্তেকালের সাথে সাথে এই এখতালাফ শুরু হয়ে গেছে। সর্বপ্রথম আকিদার এখতালাফ কারা শুরু করছেন বলেন তো দেখি? যে শিয়া, শিয়া ফারকা শুরু করছে, তারপর আকিদার এখতালাফ খারেজিরা, এইভাবে পরবর্তীতে কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, অসংখ্য ফেরকা এই আকিদার এখতালাফ করেছে। এবং আজকের এই যুগেও আমরা আকিদার এখতালাফ দেখতে পাই, অথচ আকিদাগুলো ইসলামের প্রথম যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে আকিদার বিষয়গুলো কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকিদার বই লিখছেন, নাম কি বইটার? আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার বইয়ের মধ্যে এমন অনেক বিষয় নাই যেগুলো এখন বাংলাদেশের আকিদা, আলফেকুল আকবরের নাই। এরকম অনেক জিনিস বর্তমানে আমাদের এই দেশে মুসলমানের আকীদা, কিন্তু এমনি দাবি হলো আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করি, কিন্তু দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বইয়ের মধ্যে এমন অনেকগুলো বিষয় নাই যেগুলো এখন আমাদের আকীদা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আগা গোড়া তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোনো জায়গায় নেই। অর্থাৎ এটা আকীদার বিষয় না, এজন্য ওনার বইতে নাই। এবং ইসলামের প্রথম 600 হিজরি পর্যন্ত যত আকীদার বই লেখা হয়েছে কোনো আকীদার বইয়ে এই বিষয়টাই নেই। এরকম আরো অনেকগুলো নতুন নতুন বিষয় আছে বাংলাদেশে যেগুলো আকীদার কিতাবেই নেই। তাহলে বোঝা যায় যেগুলো আকীদার বিষয় ছিল না পরবর্তীতে সেগুলোকে আকীদার বিষয় বানানো হয়েছে। আচ্ছা, আকীদার একতলাপ গুলো কেন হয়? আমরা প্রথম আসি আকীদার একতলাপ, তারপরে আসবো ফিকহের একতলাপ, তাহলে বুঝতে সুবিধা হবে। আকীদার একতলাপ অনেকগুলো কারণে হয়, তার মধ্যে আমরা 10টি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করব। 10টি কারণে আকীদার একতলাপ হয়। এক নম্বরে আকীদার একতলাপের কারণ হলো বাগিউল খালকে বাদহুম আলা বাদ, একজনের প্রতি আরেকজনের প্রতিহিংসা। প্রতিহিংসার কারণে আকীদার একতলাপ হয়। প্রতিহিংসা, প্রতিহিংসা কেমন? মানে দেখা গেল যে আমি আরেকটা দলকে, আরেকটা জামাতকে, আরেকটা ব্যক্তিকে আমি পছন্দ করি না, সুতরাং ওই ব্যক্তি যেটা বলবে আমি সেটার বিরোধিতা করতে হবে, এটা তার সাথে আমার প্রতিহিংসা। মানে সে বলবে আর আমিও যদি সেটা বলি তাহলে তার সাথে আমার মিলে গেল। এরকম মানুষের অন্তরে মাঝে মাঝে এরকম প্রতিহিংসা তৈরি হয় স্বাভাবিকভাবে। এই প্রতিহিংসার কারণে আকীদার একতলাপ হয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা একতলাপ করেছিল এলেম আসার পরেও, একটা মাত্র কারণেই তারা একতলাপ করেছে, সেটা হলো বাগিয়ান বাইনাহুম, প্রতিহিংসার কারণে, বাগিয়ার কারণে, প্রতিহিংসার কারণে আহলে কিতাবেরা একতলাপ করছে। মানে নবী ফরসলাম যে হক এটা চিনতে তাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের মধ্য থেকে না এসে কেন মক্কা থেকে আসলো, কুরাইশদের ভিতর থেকে আসলো, এই প্রতিহিংসায় তারা একতলাপ শুরু করছে। সুতরাং মোহাম্মদ সাল্লাম যত ভালো কথাই বলুক এটা মানা যাবে না। এটাকে বলা হয় বাগিয়াম বাইনাহ। এই প্রতিহিংসা যখন মানুষের অন্তরে তৈরি হয় তখন মানুষ আকীদার একতলাপ শুরু করে। এজন্য দেখবেন মাঝে মাঝে অনেকে আহলে হাদিসের বিরোধিতা করতে যায়, নবী সাল্লামের হাদিসের বিরোধিতা করে বসে থাকে। এটার কারণ হলো প্রতিহিংসা, যেহেতু আহলে হাদিসেরা বলছে সুতরাং এটা মানা যাবে না। এটার বিরোধিতা করতে যায় দেখা যায় যে নবী সাল্লামের একটা স্পষ্ট হাদিস, সে হাদিসের বিরোধিতা করে বসে আছে এবং ইমান হারানোর উপক্রম হয়ে গেছেন, কিন্তু নিজেকে আরো পাচ্ছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, বলতেছেন একজন বড় আলেম আমাদের দেশের যে গাবির ওলান একটা বাদ কয়টা, চারটা থেকে যেটা বের হয় এটা চার মাজাব, এই চার মাজাবের বাহিরে যেটা বের হয় এটা প্রস্তাব বের হয়। আচ্ছা, বলতেছেন এই চার মাজাব যারা অনুসরণ করে তারা খায় দুধ, আর যারা এর বাহিরে তারা খায় কি প্রস্তাব, নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা এই চার মাজাবের বাহিরে, অর্থাৎ ওখানে বোঝাতে চাচ্ছেন আলে হাদিসদেরকে, আলে হাদিসরা দুধ খায় না প্রস্তাব খায়, আলে হাদিসরা যে আমল গুলো করে এগুলো কি হাদিসের আমল না? ওগুলো কি নবী সাল্লামের হাদিস না? তো নবী সাল্লামের হাদিসকে প্রস্তাবের সাথে তুলনা দেওয়া, নাউজুবিল্লাহ, ইমান হারানোর উপক্রম। মানে আলে হাদিসের বিরোধিতা করতে যায়, আমরা নিজেদেরকে আলে হাদিস দাবি করি না, আমরা কখনো বলি না যে আমরা আলে হাদিস, আমরা সালাফি, আমরা অমুক তমুক, আমরা কোনো নামে বিশেষ আয়নে বিশেষায়িত না, আমরা বলি যে আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহর অনুসারী। হ্যাঁ, এখন আপনি একটা দলের আপনার আরেকজনের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লামের হাদিসকে আপনি গরুর প্রস্রাবের সাথে তুলনা করে ফেলছেন, এটা হলো প্রতিহিংসা, বাগিয়াম বাই না হুম। কিন্তু আরেকজনের সাথে প্রতিহিংসা করতে গিয়ে যে নিজের ইমান ফলে যাচ্ছে সে খবর নাই। কিয়ামতের ময়দানে নবী সাল্লাম যদি জিজ্ঞাসা করেন, বেটা আমার সাফাতের জন্য আসছো, আমার হাদিসকে তুমি বলছিলা গরুর প্রস্রাব, তখন কি অবস্থা হবে? অর্থাৎ এই বাগিয়াম বাই না হুম এটা খুব খারাপ জিনিস। এই প্রতিহিংসার কারণে মানুষের অন্তরে আকীদার এক তালাশ শুরু হয়ে যায়। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা ফা ইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের দুই দল যদি কখনো লড়াই করে, ফাসলিহু বাইনাহুমা তাদের মধ্যে ইসলাহ করে দাও, ফা ইন বাগাত ইহদাহুমা আলাল উখরা তারপরে একদল যদি আরেক দলের উপরে প্রতিহিংসা করে, বিদ্রোহ করে, বাগাত বাগাত মানে বাগাইয়াম বাই না প্রতিহিংসা বসত ইসলাহ করার পরেও লড়াই করতে চায়, তাহলে যেই ফাকাতের উল্লাতি তাবগি যেই দলটা প্রতিহিংসা বসত লড়াই করতে আসছে তার বিরুদ্ধে লড়াই করো। এখানে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন প্রতিহিংসা এত খারাপ যে প্রতিহিংসার কারণে মুসলিমে মুসলিমে মুমিনে মুমিনে লড়াই শুরু হয়। আজকে যে এই যে একটু আগে আমাদের শেখ আব্দুস সবুজ চৌধুরী হাফেজাউল্লাহ যেটা কথাটা বলছেন যে এটা প্রতিহিংসা, প্রতিহিংসার কারণে মুমিনে মুমিনে লড়াই লাগাই দেওয়া হয়, বলে যে মসজিদের মধ্যে কেউ যদি একটু সশব্দ আমিন বলে নামাজ ছাড়ি দি তারা ধরে ফেলবেন। আমি নিজে এই কথাও শুনছি, আমি নিজে একটা ট্রেনিং এ অংশগ্রহণ করছি, আলে হাদিস মোকাবেলা করার ট্রেনিং। আলে হাদিস কেমনে মোকাবেলা করতে হবে এরকম একটা একটা ট্রেনিং হয় ঢাকায়, সারা বছর ট্রেনিংটা চলে। আমি নিজে ওই ট্রেনিং নিয়ে আসছি, সেখানে প্রশিক্ষণ নিয়ে আসছি যে কেমনে মোকাবেলা করতে হবে। সেখানে একজন বড় মাপের মুরব্বী বলতেছেন যে যদি নামাজের ভিতরে কেউ কোনো জায়গায় আপনার মসজিদে আমিন বলতে দেখেন, আপনি নামাজ ছেড়ে দিয়ে তারা ধরে ফেলবেন। নামাজ ছাড়ে দিতে বলতেছে, নামাজের দরকার না, নামাজের আগে ফেতনা দমান। আপনি যখন ধরবেন পুরা মসজিদের মুসল্লিরও ধরে ফেলবেন, পুরা মসজিদে মানে নামাজ বাদ দিয়ে মারামারি করেন, শিখাই দেওয়া হচ্ছে যে নামাজ বাদ যাক। অথচ দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, তার শাহাদাতের ঘটনা দেখেন, এক রাকাত নামাজ পড়ছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত করা হয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ বন্ধ করে ওমরের মতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আহত হয়েছে, আমরা সবাই নামাজ বাদ দিয়ে খলিফা বাঁচাই, এ কাজ করতে সাহাবায়ে কেরাম আরেকজনকে ইমাম বানায় দ্বিতীয় রাকাত আদায় করছেন, এদিকে কয়েকজন সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ঘরে নিয়ে গেছেন, নামাজ বাদ দেন নাই, নামাজ শেষ করছেন তারপরে যাই কারা আঘাত করলো, কে আঘাত করলো, কিভাবে আঘাত করলো সেটা পর্যালোচনা। কিন্তু আমাদের দেশে শেখানো হচ্ছে যে সে এরকম করলো কেন, তার নামাজ বাদ দিয়ে ধরে ফেলা। অর্থাৎ মুসলিমে মুসলিমে জঙ্গিবাদ উগ্রবাদ, যে মুসলমান মুসলমানের লড়াই লাগাই দেওয়া, মারামারি লাগাই দেওয়া, একজন আরেকজনের প্রতি হিংসা, এগুলো কেন? বাগিয়াম বাই না হোক, প্রতিহিংসার কারণে। অথচ বাইতুল্লাহর মধ্যে মসজিদে হারামে দেখেন, মসজিদে নববীতে দেখেন, লক্ষ লক্ষ মানুষ কত রকমের আওয়াজ করতেছে, কেউ হাত এখানে বাঁধছেন, কেউ ফ্যাটের উপরে বাঁধছেন, কেউ নাবিন নিচে বাঁধছেন, কেউ হাত বাঁধে না নাই ছেড়ে দিচ্ছেন, ওখানে কেউ মারামারি করছে, এই বেটা হাত ছাড়ে দিলি কেন, তারে দড়ি হাত বাঁধি রাখ, এরকম বলে কেউ কোনোদিন? যে মক্কার ইমাম কোনোদিন বলছেন খবরদার ইমামের আত্মা বা ওয়াজিব, আমি যেমনে নামাজ পড়ি এমনি পড়তে হবো, না নামাজ হবে না, এই কথা বলছেই না। তিনি এক রকমের নামাজ পড়তেছেন, তার পিছনে কত রকমের নামাজ পড়তেছে। আমাদের দেশের কোন কোন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, কয় ইমাম সাহেবের আস্তে বা ওয়াজিব, ইমাম সাহেবের মতো নামাজ না হলে আপনার নামাজ হবে না। তা আমাদের অনেক ভাই বিপদে পড়ে গেছে, আসলে তো ঠিক কথা, ইমাম তো হাত বাঁধে নাবিন নিচে, আমি বেঞ্চি বুকের উপরে, ইমাম সাহেব আমিন বলে আস্তে আস্তে আস্তে, আমি বলি সশব্দে, ইমাম সাহেব রাফল ইয়েদান করে না, আমি তো করি, তাহলে ইমাম সাহেবের সাথে তো আমার নামাজ মিলে নাই, তাহলে তো নামাজ বরবাদ। তা আমার কাছে অনেকে ফোন করছে যে ভাই কি করা, এখন আমাদের নামাজ তো হচ্ছে না। তা আমি বললাম যে আচ্ছা নামাজ পরে দেখা যাক হয় কি না হয়, তবে আগে ওই ইমাম সাহেবের কাছে আরেকটা মাসালা জিজ্ঞেস করেন যে ইমাম সাহেব যে কদিন আগে হজে গেছেন, সেখানে মক্কার ইমাম যেভাবে নামাজ পড়তে উনি সেভাবে পড়তেন কিনা, না হলে তো উনার 40 দিনের নামাজ হয়নি, 40 দিনের নামাজ সব বরবাদ। উনিও 40 দিনের নামাজ কাজা করতেন কিনা, অথবা উনিও 40 দিন কেমনে নামাজ পড়তেন, ওনার নামাজও তো হয়নি। আর এখানের এক ওয়াক্ত মসজিদে হারামে 40 এক লক্ষ ওয়াক্ত, তাহলে কাজা করতে হলে উনার তো এক লক্ষ ওয়াক্ত কাজা করা লাগবে। উনি তো বাংলাদেশের নামাজের কাজা করলে হবে না, এটা মসজিদে হারামের নামাজের কাজা করতেছে। এই মশালা জিজ্ঞেস করেন, এই মশালা জিজ্ঞেস করার পরে ছু 40 দিন নামাজ পড়তে ওই মক্কার ইমামের মতো পড়েন নাই, তাহলে উনার নামাজ যদি ওখানে হইতে পারে তো বাংলাদেশে আপনার নামাজ হবে না কেন? তাহলে এই যে আমি যে কথাটা বলতেছিলাম, এই যে মুসলিমে মুসলিমের দ্বন্দ্ব, মুসলিমে মুসলিমের মারামারি যা হচ্ছে, এটার একটা অন্যতম কারণ হলো বাগিয়াম বাইলা। আরেকটা দেখা যায়, আমি মসজিদের ইমাম সাহেব, আমি হাদিস পারি না 5টা, আরেক সাধারণ শিক্ষিত হে হাদিস পারে 500টা, তখন খুব লাগে না, রাগ লাগে না, এত বছর মিয়া মাদ্রাসায় পড়ছি ঘাস কাটছি নাকি, কারণ আমি তো হাদিস 5টাও পারি না। আরেক ভাই আলহামদুলিল্লাহ উনি 500 হাদিস শিখে ফেলছে, হাদিস নম্বর সব বলতে পারে, তখন এই প্রতিহিংসা তৈরি হয়, তখন বলে যাবে মিয়া কোন মাদ্রাসায় পড়ছো, আমরা 30 বছর মাদ্রাসায় পড়ে বোখারি বুঝি নাই, তুমি 2 দিনে বুঝে ফেলছ। কারণ হলো বাগিয়াম বাইনা, এটা প্রতিহিংসা তৈরি হয়। দেখবেন একজন আলেমের সামনে একজন সাধারণ মানুষ যদি হাদিস বলতে থাকে, অনেক কিছু বলতে থাকে, তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, দেখো এই লোক মাদ্রাসায় পড়ে নাই তো হাদিস বলে আয়াত বলে কি সুন্দর বয়ান করে। তখন ওই আলেম কয়, সারা জীবন এত কিছু পড়লাম, মুক্তি পড়লাম, মানুষ আমার কথা শুনে না, হের কথা শুনে, এবার কয় বিয়া তুমি মাদ্রাসায় কদিন পড়ছো, মানে প্রতিহিংসা। বাগিয়াম বাইনাহুম, আল্লাহ পাক কোরআন কারীমে এর জন্য বলছেন, বাগিয়াম বাইনাহুম যদি হয় সেখানে ফেকের একতলাপ না আকিদার একতলাপ শুরু হয়ে যায়। দুই নম্বর কারণ যেটা, সেটা হলো এত্তাবাউল হাওয়া। পৃথিবীতে মানুষ দুই ধরনের, একটা হলো এত্তাবাউল ওহি, আর একটা হলো এত্তাবাউল হাওয়া। একটা হলো ওহির এত্তাবা করে, আর একটা হলো প্রবৃত্তির এত্তাবা করে, প্রবৃত্তির অনুসরণ করে। যখনই কোনো মানুষের মধ্যে প্রবৃত্তির অনুসরণ ডুববে, তখন সে আকিদায় একতলাপ করে বসে থাকবে। যতদিন এত্তাবাউল ওহি থাকবে, ততদিন আকিদার কোনো একতলাপ হবে না, সবার আকিদা মিলে যাবে। আপনি বাংলাদেশে আছেন, আরেকজন আমেরিকা আছে, দুইজনের আকিদা দেখবেন যে এক। কারণ কি, আপনিও ওহির এত্তাবা করেন, উনিও ওহির এত্তাবা করে, মিলে যাবে। কিন্তু আপনি করেন ওহির এত্তাবা, উনি করেন হাওয়ার এত্তাবা, তাহলে মিলবে না আবার, কারণ দুজনের সূত্র দুইটা, অঙ্ক মিলবে না, এলোমেলো হয়ে যাবে। এজন্য এত্তাবাউল হাওয়া যদি হয়, তখন মানুষের আকিদার একতলাপ শুরু হয়। আল্লাহ পাক সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাক বিকুম আন সাবিলি। রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার সিরাত মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটারই তোমরা ইত্তেবা করো। এই সিরাত মুস্তাকিমের ইত্তেবা যেটা, এটা হলো ইত্তেবাউল ওহি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আয়াতে বারবার বলেছেন, ইত্তাবে মা ইউহা ইলাইক, আপনার উপরে যে ওহি নাজিল করা হয় এটারই আপনি ইত্তেবা করেন, ওহির ইত্তেবা করেন। ওহির ইত্তেবাটাই নাম সিরাত মুস্তাকিম। এখন আবার সিরাত মুস্তাকিমের কয় চাক্কা বাইরেছে খবর রাখে না দেখি, সিরাত মুস্তাকিমের নাকি 3 চাক্কা। তো সিরাত মুস্তাকিমের আল্লাহ বলতেছেন 1 চাক্কা, ফাত্তাবিউ, এটার চাক্কা হইল খালি ওহি। ওহির এত্তাবার নাম হলো সিরাত মুস্তাকিম। আর ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাক বিকুম আন সাবিলি, ওহির এত্তাবা বাদ দিয়ে কেউ যদি হাওয়ার এত্তাবা করে, তখন রাস্তা হয়ে যাবে অনেকগুলা সুবুল। তখন সুবুল হলো সাবিলের বহুবচন, মানে অনেকগুলা রাস্তা, অনেকগুলা তরিকা। তখন প্রথম 4টা হবে, 5টা হবে, 6টা হবে, হইতে হইতে 126টা হয়ে যাবে। এই 126টা কেন হবে? এত্তাবাউল ওহি বাদ দিয়ে যখন এত্তাবাউল হাওয়া হয়ে যাবে, তখন সবাই একটা একটা আবিষ্কার করবে, কবে যে উমুক হুজুরের থেকে আমি কি কম নাকি, ঢাকার হুজুরে এটা বাইর করতে পারছে, সিলেটের হুজুর কি আমি কম নাকি ঢাকার হুজুরের চাইতে। তো উনি যদি একটা তরিকা আবিষ্কার করতে পারে, আমি আরেকটা পারবো না কেন? এবার প্রতিযোগিতা করে তরিকার আবিষ্কার শুরু হবে। এই তরিকার আবিষ্কার হইতে হইতে হইতে হইতে এবার চট্টগ্রামের হুজুরে কবে যে আমি কি ওদের থেকে কম নাকি, তো চট্টগ্রামের হুজুরে আরেকটা, এবার খুলনা রুজুরে বলবে যে আমি কি এদের থেকে কম নাকি, আমি আরেকটা। এবার রাজশাহী রুজুরে বলবে যে আমি কি কম নাকি। এইভাবে করতে করতে 126টা হয়ে যাবে। এবার 126টা হয়ে গেলে এবার শর্ট কাটার আবিষ্কার শুরু হইব, যে 126টা তো এতগুলো পালন করা সম্ভব না। এবার মানুষকে বুঝাইতে হবে যে শুনেন, 126টার মধ্যে একেবারে জান্নাতে যাওয়ার শর্টকাট তরিকা হইলো আমার এটা। এক সময় তরিকা আবিষ্কার, আরেক সময় বা তরিকাকে শর্টকাট করা। এই সবকিছুর মূলে হলো এত্তাবাউল হাওয়া। যদি এত্তাবাউল ওহী হতো তাহলে একটাই সেটা মিল্লাত রাসূলিল্লাহ। কারণ কবরে রাখার সময় আমরা কি বলতেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। রাস্তা তো একটা, তরিকা তো একটা, সেটাই হলো তরিকায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর তরিকা আবিষ্কার হতো না যদি এত্তাবাউল ওহী হতো। আল্লাহ পাক সূরা আল জাসিয়া 23 নম্বর আয়াতে বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি তাদেরকে দেখেছেন যারা তাদের হাওয়াকে, যাদের প্রবৃত্তিকে তাদের মাবুদ হিসাবে গ্রহণ করেছে, তাদের হাওয়াকে তাদের প্রবৃত্তিকে তারা তাদের মাবুদ বানায় ফেলছে। এখন প্রবৃত্তি যা চায় যা বলে, মানে দিনকেও প্রবৃত্তির আলোকে সাজায়। আমাদের দেশে গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন, একটা হলো আমার আমলকে ওহি দিয়ে যাচাই করা, আরেকটা হলো ওহিকে আমার আমল দিয়ে যাচাই করা। একজন মুমিন তার গুণাবলী হবে, তিনি তার আমলকে ওহি দিয়ে যাচাই করবেন যে আমার আমলটা কতটুকু ঠিক কতটুকু ঠিক না। কিন্তু আমরা করি উল্টাটা, আমরা ওহিকে আমার আমল দিয়ে যাচাই করি, যে আমার আমল যেটা করে আমার আমল ঠিক রাখার পরে ওহির যেখান থেকে যেটাকে দলিল হিসাবে আনা যায় সেটাকে আনি এখানে চেক করা। তো যেমন আমি ধরেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি, এখন ওহি দিয়ে যে কোনো ভাবে আমার এটাকে জায়েজ বানাতে হবে। তো এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। দেখো ইল্লাল্লাহ পাওয়া গেছে, ইল্লাল্লাহ পাওয়া গেছে না? তারপরে দলিল হলো একজনে মাকে ডাকতেছে, মা বাচ্চাকে বলতেছে এই তুমি যাও এখান থেকে যাও, বলতেছে মা তুমি ছাড়া তুমি ছাড়া, দেখো এখানে ইল্লাল্লাহ পাওয়া গেছে। কেমনে ইল্লাল্লাহ পাওয়া গেছে? বাচ্চা বলতেছে তুমি ছাড়া আমি যাবো না, তা আমি যাবো না এই কথাটা বলতেছে না, বাচ্চা বলতেছে তুমি ছাড়া তুমি ছাড়া, দেখো এখানে ইল্লাল্লাহ দলিল পাওয়া গেছে। ওদিন আমি ইউনিভার্সিটিতে গেছি, আমাকে অফিস সহকারী এসে বলতেছে স্যার চা খাবেন, আমি কে চিনি ছাড়া চিনি ছাড়া, কই যে দেখো ইল্লাল্লাহ দলিল এখানেও আছে। সব জায়গায় ইল্লাল্লাহ দলিল পাওয়া যায় না, আমি বলতেছি চা খাবো তবে চিনি ছাড়া, যে মানে এখানে পুরা বলতেছি না যে চিনি ছাড়া চা খাবো বলতেছি না, বলতেছি কি চিনি ছাড়া, তাহলে ইল্লাল্লাহ দলিল তো এখানেও পাওয়া গেছে। তাহলে যখন মানুষ নিজের আমলকে ওহি দিয়ে যাচাই করবে না, ওহিকে নিজের আমল দিয়ে যাচাই করবে, তখন তার ইলা হয়ে যাবে হাওয়া, মাবুদ হয়ে যাবে হাওয়া, তখন সে সবকিছুর মধ্যে তার এটা দলিল পাবে। যদি তার আমল ঠিক রাখে, ওহিকে তার আমলের আলোকে সাজাইতে চায়, তখন সবকিছুতে দলিল পাওয়া যাবে। কিন্তু যদি ওহিকে, যদি আমার আমলকে ওহি দিয়ে যাচাই করি। একদিন একজন বললেন, উনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আমি বললাম যে ভাই আল্লাহ আল্লাহ জিকির করাটা কোথায় পাইছেন? ওহির কোন জায়গায় আছে কোরআনে বা হাদিসে? কোরআনে সূরা আল মুযাম্মিলে আছে। কি আছে সূরা আল মুযাম্মিলে? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করি। দলিল তো সুন্দর, ঠিক দলিলই পাইছি ঠিক না, ওহির দলিল। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আচ্ছা এবার আমার প্রশ্নের উত্তর দেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের এমন কোন শব্দ এমন কোন আয়াত আছে যেটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই? এরকম নাই। তো তাহলে এই আয়াতের আমল কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি করেন নাই? করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই আয়াতের আমল করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিতে কোনোদিন আল্লাহ আল্লাহ করতে এরকম দলিল তো পাই না। তাহলে হয় দুটার একটা মানতে হবে, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আমল করেন নাই আমাদের জন্য রেখে গেছেন, যে পরে অনেক বুজুর্গানের দিন আসবো তারা এই আয়াতের আমল করবো, এটা একটা। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করছেন কিন্তু এই আয়াতের ব্যাখ্যা এটা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটা। দুইটার যে কোনো একটা মানতে হবে। তাহলে ওহি দিয়ে আমল বিশুদ্ধ করা আর আমল দিয়ে ওহি বিশুদ্ধ করা দুইটা দুই ক্ষেত্রে। এই জন্য এত্তাবাউল হাওয়া যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষের মধ্যে আকীদার একতলাব থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআ লিমা জিতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওই লোক কোনোদিন ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার হাওয়াকে আমার ওহির কাছে এত্তেবা না করবে, ওহির এত্তেবা হাওয়া না হবে, মানে তার প্রবৃত্তিকে ওহির আন্ডারে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। তাহলে দুইটা পেলাম আমরা আকীদার একতলাব। তিন নম্বর আকীদার একতলাবের কারণ, এত্তেবা ও ওয়াসাইসু শয়তান, শয়তানের ওয়াসওয়াসার এত্তেবা। শয়তান মানুষকে আকীদার ক্ষেত্রে একতলাফের জন্য, আকীদা ভিন্ন হওয়ার জন্য ওয়াসওয়াসা দেয়। সূরা আল মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এখানে আল্লাহ পাক বলছেন, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা লাগা দিতে চায়, হিংসা লাগা দিতে চায়। শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে শয়তান মানুষকে আকীদার একতলাব তৈরিতেও শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে। চার নম্বর কারণ, এত্তাবাউল মুতাশাবে। কোরআনে কারিমের আয়াত দুই রকম, এক রকমের আয়াতকে বলা হয় আয়াতে মুহকামাত, আর এক ধরনের আয়াত আছে আয়াতে মুতাশাবিয়াত। অনেক লোকের অন্তরে রোগ আছে, বক্রতার রোগ, জায়গের রোগ। এই বক্রতার রোগে যখন ধরে যায়, সূরা আলে ইমরানের সাত নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই বক্রতার রোগ যখন ধরবে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তখন আয়াতে মুহকামাত বাদ দিয়ে ওই শুধু আয়াতে মুতাশাবিহাতের এত্তেবা শুরু করে দেয়। আর আয়াতে মুতাশাবিহাতের এত্তেবা শুরু করলেই তখন তার আকীদার একতলাব শুরু হবে। একদিন একজন আমাকে বলতেছেন যে, আল্লাহ তো নিজেই শিরক করছেন, নাউযুবিল্লাহ। কেমনে? তো আল্লাহ পাক কোরআনে সব জায়গায় বহুবচন ব্যবহার করছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা। আল্লাহ পাক ইন্না বহুবচন বলছে, নাহনু বহুবচন বলছে, নাযযালনা বহুবচন বলছে, কতগুলো বহুবচন বলছে, লাহাফেজুন একই আয়াতে দেখেন কতগুলো বহুবচন। তা আল্লাহ যদি একজনও হইতো বহুবচন বলছে কেন? তাহলে এই লোকটা এই মানে মুতাশাবে আয়াতগুলো নিয়ে বেশি গবেষণা করে সে শিরকের দিকে চলে যাচ্ছে। অথচ এই আয়াতটা কাফেরদের সামনে নাযিল হয়েছে, আরবের কাফেররা কোনোদিন প্রশ্ন করে না এখানে বহুবচন কেন, মুশরিকরা প্রশ্ন করে না। কারণ হলো, তারা শত্রু হইলেও আরবি জানা শত্রু, আর এরা বন্ধু হইলেও আরবি না জানা বন্ধু। এজন্য বলা হয় যে, জ্ঞানী শত্রু মূর্খ বন্ধুর চাইতে উত্তম, আরবি প্রবাদ বাক্য। এই বাঙালি সে ইসলামের পালনের ব্যাপারে খুব আগ্রহী, দিনের ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু আরবি জানে না। আর কাফের সে আরবি জানে কিন্তু ইসলাম বিদ্বেষী, কিন্তু আরবি জানার কারণে সে কোনোদিন প্রশ্ন করে নাই যে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, আল্লাহ তো অনেকগুলো, আল্লাহ বহুবচন ব্যবহার করছে। কারণ সে জানে আরবি ভাষায় বহুবচন কেন ব্যবহার হয়, এটা তার জানা আছে। তাহলে এই লোকটা গোমরাহির শিকারে কেন গেল? সেই নাহনু নাযযালনা যিকরার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে শিখে নাই, তাবেইন থেকে শিখে নাই, তাবে তাবেইন থেকে শিখে নাই, সে নিজে নিজে শিখা শুরু করে দিচ্ছে, এজন্য সে শিরকের দিকে চলে গেছে। পাঁচ নম্বর আকীদার একতলাব, আল জাহালু বিদ্দিন, দ্বীনের ব্যাপারে জাহালত, দ্বীনের ব্যাপারে মূর্খতা, জাহালত যদি থাকে তাহলে পর্যায়ক্রমে সে শিরকের দিকে আকীদার একতলাব শুরু হয়ে যাবে। দ্বীনের ব্যাপারে জাহালত, যেমন আবু জাহেল, আবু জাহেলকে লেখাপড়া জানতো না, লেখাপড়া জানতো না, জানতো মানে কি, ওই যুগের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের একজন আবু জাহাল। তার কাছ থেকে মানুষ বুদ্ধি নিতে আসতো, বাইতুল্লাহ পরিচালনা করত, হাজীদের সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব ছিল। কিন্তু সেই লোককে নবী সাল্লাম বলছেন কি, আবু জাহাল, খালি মূর্খ না, মূর্খর নেতা। তাহলে এই মূর্খতা কোন ধরনের মূর্খতা? দিনের ব্যাপারে জাহালত, দিনের ব্যাপারে। এই জন্য আমাদের সমাজে অনেক বড় বড় শিক্ষিত আছে, কিন্তু দিনের ব্যাপারে জাহালত, দিনের ব্যাপারে মূর্খ। তাহলে এরা যত লেখাপড়া করুক কিন্তু এরা জাহেল। আর জাহালত যখন ডুববে তখন ওই ব্যক্তির মধ্যে আকীদার একতলাব শুরু হবে। সাত নম্বর, ছয় নম্বর হলো এতলাকুল আলফাজুল মুশতারেকা, মানে কোরআন কারিমে কিছু শব্দ আছে, কিছু শব্দ এরকম আছে যেগুলোর অনেকগুলো ব্যাখ্যা আছে, তখন সে ওই পাঁচটা ব্যাখ্যা থেকে সুবিধা মতো একটা ব্যাখ্যা নেবে, মানে যেটা তার সাথে মিলে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে বলছেন যে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, যে কাফের মুশরিকেরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। এখানে আল্লাহর নূর বলছেন, কিন্তু আল্লাহ ব্যাখ্যা করেন না আল্লাহর নূরটা কি। সাহাবায়ে কেরাম থেকে পাঁচটা ব্যাখ্যা পাওয়া যায় এখানে নূরুল্লাহ মানে কি। পাঁচটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা ইমাম বাহাক রাহিমাহুল্লাহ করছেন যে নূরুল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে আরো চারটা ব্যাখ্যা আছে। কিন্তু ওই চারটা ব্যাখ্যার কথা জীবনেও শোনা যাবে না, সবসময় শোনা যাবে শুধু এখানে নূরুল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার কারণ কি, মানে কোরআনের এই আলফাজ মুশতারেকা গুলাকে নিজের সুবিধার জন্য, নিজের আকীদার জন্য প্রয়োগ করা, এটার দ্বারা আকীদার ইখতিলাফ শুরু হয়। এই যে সূরা দোখানের একটা আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাক, আল্লাহ পাক বলছে লাইলাতুম মুবারাক। এই লাইলাতুম মুবারাকার দুটা ব্যাখ্যা, মানে 99 ভাগ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম ব্যাখ্যা দিতেন লাইলাতুল মুবারাকা আই লাইলাতুল কদর। একজন মাত্র তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিতেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসফে মিন শাবান। দেখেন 99 জনের ব্যাখ্যা বাংলাদেশে শোনা যায় না, একজন একটা জোরে সোরে শোনা যায়, বুঝতে পারছেন? অথচ ইসলামের কত বিষয় আছে যেখানে একজন দুজন সব মাসালার বিপরীত মত পোষণ করছে। সূরা আল ফালাক, সূরা আন-নাস, কোরআনের আয়াত বা সূরা হবে কিনা এটা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই দুইটা কোরআনের সূরা না, আয়াত না, অথচ এই দুইটা কোরআনের মধ্যে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত করছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত করছেন, কিন্তু একজন বড় মাপের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে না, এটা কোরআনের আয়াতও না সূরাও না। তাহলে একজনের কথা সাহাবায়ে কেরাম ধরছেন কি, ধরছেন? কথা বলেন না দেখি আপনারা ঘুমাই গেছেন। তারপরে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে জুমার আজান দুটা চালু করছেন। প্রথম একটা আজান প্রস্তুতিমূলক সে জাওরা বাজার থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এটা মানি না, নবী সাল্লাল্লাহু একটা আজান দিচ্ছেন, জুমার আজান হবে একটা, দুটা হবে না। একজন এবং ওনার সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম এটা বিরোধিতা করছেন, কিন্তু সাহাবায়ে কেরাম জুমার আজান দুটাই দিচ্ছেন, তাদের কথা শোনেন নাই। এইরকম প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে দেখবেন যে একজন দুইজন এটার মুখালাফাত বিরুদ্ধে কথা বলছে নেই, কিন্তু দেখা যায় ওই 99 ভাগ না বা 90 ভাগ তাবি তাবির ব্যাখ্যা আমরা শুনি না, শুনিও একজনটা একজনটা শোনার কারণ কি, ওই একজনের ব্যাখ্যাটা আমার ব্যাখ্যার সাথে মিলে গেছে। এই আলফাজ মুশতারেকার যখন ফরক শুরু হয় তখন আকীদার ইখতিলাফ শুরু হয়। সাত নম্বর আলেপ্তেদা ফি দ্বীন, দ্বীনের মধ্যে বেদাত তৈরি করা, এজন্য আমরা সহি আকীদা বলি। সহি আকীদা, সহি আকীদা নাম শুনছেন না? তাহলে সহি আকীদার বিপরীত কি বলেন তো দেখি, না বেদাতি আকীদা। একটা সহি আকীদা আর একটা বেদাতি আকীদা। খারেজিদের আকীদা, শিয়াদের আকীদা সাহাবায়ে কেরামের যুগে শুরু হয়েছে, সেগুলা ছিল বেদাতি আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা ছিল সহি আকীদা। তাহলে বেদাতিদের সাথে আমার আপনার আচরণ কেমন হবে এটা কিন্তু সাহাবায়ে কেরামের যুগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শিয়াদের সাথে খারেজিদের সাথে কেমন আচরণ করেছিলেন এটাই কিয়ামত পর্যন্ত বেদাতিদের সাথে সহি আকীদার বাইদের আপনার আচরণ কেমন হবে সেখানে স্পষ্ট করা হয়েছে। মানে এই আকীদাটা বেদাতের বেদাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক সূরা সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আমলাহুম শুরাকা ও শারাউ মিনাদ দ্বীন মা লাম ইয়াজন বিহিল্লা, তাদের শরীকেরা নতুন নতুন দ্বীনের শরীয়ত বানায় যেটা আল্লাহ পাক অনুমতি দেন নাই, নির্দেশ দেন নাই। অর্থাৎ কেউ যদি দিনে বেদাত তৈরি করা শুরু করে তো সে যে কোনো আকীদা বানাইতে পারে, কোনো অসুবিধা নেই। আট নম্বর আল গুলুগু ফি দ্বীন, দ্বীন নিয়ে বাড়াবাড়ি করা, গুলু করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসার 171 নম্বর আয়াতে বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, খবরদার দ্বীন নিয়ে বাড়াবাড়ি করিও না, গুলু করিও না। এজন্য আগে চেষ্টা করতে হবে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, আমার পরিবারকে বাঁচানোর। অন্য মানুষকে নিয়ে এত পেরেশানি হওয়ার আমার দরকার নেই। অন্য মানুষ জাহান্নামে গেলে সবাই আমার অসুবিধা কি? আমি নিজে বাঁচতে পারলে, পরিবার বাঁচাতে পারলে তো হলো। কিন্তু দেখা যায় নিজের থেকে আমার নামাজ হইতেছে কি হচ্ছে না এটার খবর নাই, আরেকজনের আমার পাশারটা হইতেছে না হইতেছে সেটা খবর বেশি। এমনকি দেখবেন মসজিদে, আমি অনেক জায়গায় দেখছি এভাবে নিয়ত বাঁধছে না, ওইদিকে তাকায় দিচ্ছে আরেকজনের দিকে, ওই লোকটা হাত কোথায় বাঁধতেছে এ নামাজের মধ্যে দেখতেছে, তাকায় তাকায় দেখে, তাহলে তার নামাজ তো হচ্ছে না এটা তার খবর নাই। আরেকজনের তো সংশোধন করার জন্য হে বেশি ব্যস্ত। একবার আমার মসজিদে আমি হজে গেছি, তো যে মসজিদে আমি জুমা পড়াই একজন শায়েখকে নামাজ পড়াতে দিয়ে গেছি। তো এই শায়েখ আলোচনা করছেন খুব সুন্দর, তো নামাজ পড়ানোর সময় হাতটা একটু উপরে বাঁধছেন, তো এক লোক নামাজের ভিতরে তাকায় দিচ্ছে, মানে অনেক লোক আছে মসজিদে বর্তমানে এমন মুসল্লি আছে তার নামাজ কোন দিকে যাইতেছে সেই খবর নাই, সে কিন্তু ওই আরেকজনের দিকে তাকায় থাকে, সে কেমনে রুকু করতেছে, কেমনে সাজদা করতেছে, কি করতেছে, তার আঙ্গুল নড়াচড়া করতেছে না কি করতেছে, সব খেয়াল রাখতেছে, মানে নিজের তার খেয়াল নাই। তো ওই শায়েখের হাতটা একটু উপরে দেখছে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে এই হুজুর তো আলে আদিস, এই হুজুরের পিছে আর নামাজ পড়া যাবে না। এখন এই হুজুর হাত কোথায় বেঞ্চে তুমি দেখছো কেমনে, কয় আমি নামাজের মধ্যে দেখছি হুজুরের হাত কোথায় বেঞ্চে, সবাই জিজ্ঞাসা করলে তুমি নামাজ পড়তেছো তুমি দেখলে কেমনে, এবার আর কিছু বলে না, মানে নামাজের ভিতরে সে দেখছে, নামাজের ভিতরে দেখবেন আরেক দিকে তাকায় থাকে। এটা হলো কি আল গুলু ফি দিন, দিন নিয়ে বাড়াবাড়ি, মানে নিজের তার খবর নাই আমার নামাজ কবুল হইতেছে না না হইতেছে এই চিন্তা ফিকির নাই, নিজে ঠিক মতো রুকু করতে পারে না, নিজে ঠিক মতো সেজদা করতে পারে না। আমাদের দেশের অধিকাংশ মুসল্লি আপনি নামাজ মসজিদে যায় দেখবেন ঠিক মতো সেজদাটা করতে জানে না, কেউ আছে হাত বিছাই দিচ্ছে এমনি করে, অনেক মুসল্লি দেখবেন হাত বিছাই রেখে, হাতটা কিভাবে দিবে, মাথাটা কোথায় রাখবে, হাতগুলো কোথায় থাকবে, অধিকাংশ মুসল্লি জানা না। কিন্তু তার সেজদা যে হচ্ছে কি হচ্ছে না এই খবর তার নাই, কিন্তু পাশে আরেকজনে কি করতেছে না করতেছে সেটা নিয়ে সে মহাব্যস্ত হয়ে আছে। এটা হলো আল গুলু ফি দ্বীন। ন নম্বর হলো মুতাবাআতুল উমাম আস-সাবিকা। আকীদার একতলাপ শুরু হয় যে আকাবের, আকাবের একটা আকাবের অনুসরণ যত বাড়ে তত একতলাপ তত বাড়ে। কারণ হলো আকাবের তো সবাই একরকম ছিল না, আকাবেরদের মধ্যে বিভিন্ন ধরনের আমল পাওয়া যায়। তো এখন কেউ যদি আকাবের অনুসরণ করে, এ যদি বলে যে আমার আকাবের আমার হুজুর কি কম জানে নি, ও কয় আমার হুজুর কি কম জানে নি, তার কাছে ওহি কোনো দলিল না, দলিল হলো হুজুর, এই একতলাপের কারণে আকীদার একতলাপ শুরু হয়। দশ নম্বরে যেটা আল আসাবিয়া লিল আরায় ওয়াল মাযাহিব, আসাবিয়া দলবাজি, দলবাজি যখন তৈরি হয় তখন আকীদার একতলাপ শুরু হয়। তাহলে আমরা সংক্ষেপে বললাম আকীদার একতলাপ এই দশটা কারণে শুরু হয়। আমার কথাটা বুঝতে পারছেন তো? এই জন্য দেখবেন বর্তমানেও আমাদের দেশে আকীদা নিয়েও একতলাপ হয়, অথচ আকীদা নিয়ে একতলাপ হওয়ার কথা না। আমরা এই দেশে যত মুসলমান বসবাস করি শিয়া কিন্তু বেশি নাই, খুব অল্প সংখ্যক শিয়া, বাকি সবাই কি সুন্নি, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই দলের নাম কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সব যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয় তো সবার আকীদা তো এক, আকীদা নিয়ে আবার একতলাপ কিসের, বলে যে এটার আকীদা ঠিক নেই। তো তোমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো ওইটা ঠিক নেই কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত তো সব এক, সমস্যা হচ্ছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রথম 500 বছর 600 বছর পর্যন্ত যে আকীদা ছিল ওই আকীদার উপরে আমরা নাই। পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জন বিভিন্ন আকীদা তৈরি করে, আমরা নাম দিছি আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই যদি এখন ঐক্যবদ্ধ হই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফেখুল আকবার এটার মধ্যে যে আকীদা আছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাহলে আর কোনো একতলাপ থাকে আকীদা নিয়ে? আল্লাহ কোথায়, এই প্রশ্নের উত্তর কি আবু হানিফা রহমতুল্লাহের বইতে আছে কি নাই? অথচ আমরা হানাফিরাই এখন বলতেছি আবু হানিফা রহমতুল্লাহের বিপরীত আকীদা পোষণ করতেছি, আবার নিজেদেরকে জোর গলা দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাবের অনুসারী।